بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم. الله سبحانه وتعالى وحي قرباني تيباميهم الله موغا هيدا كراتكتي تيباميهم هيدا كراشي للفقراء الذين أحصروا في سبيل الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাগুগা বান্দুয়ে ফাতিবি ফাগিরুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাগুগা বান্দুয়ে ফাতিবি ফাগিরুন্না তিয়াবামি হেদা কুরা আইচিং হেদা কুরাশে একলাগে মাগুগা বান্দুয়ে ফাতিবি মিহুগা মুরাদা কি এই জিহাদু গায়া আল্লাহ মাগুগা হাঙ্গুরামা কুরুমু গায়া মিকান্তাত তাহুগা বান্দুয়ে ফাতিবি মিহুং লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ এবা মিহুন্না বিম্মাতিগা আমদানি হোদমা এভেস মাসাক্কাতে লিবিফেন ওয়ে আমদানি হোদমা টাকা এভেস মাসাক্কাতে বিম্মাতিয়ে কর্ম কুলা দানক নে ব্যামি হুনা লিবিগেন ওয়ে ইহসাবহুমুল জাহিল আগনিয়া আমিনাত তাআফফ জাহিলুন হি কুরতে ব্যামি হুনা মেদু এব্যামি হুম মিস্তাকুন্না সালান নু জাহাতি বেতিবে এব্যামি হুনা কি এই মুসসালিন কামুগা জাহিলুন হি কুরতে তাআরিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা আল্লাহু মাহি কুরবানি কালেগ ফানা এবামিহুং এঙ্গি বাডায় গান্নামান এবামিহুংগে হিকি তাকুম এবামিহুংগে আলামাই তাকাকুম ফাগিরু কামগে আলামাই তাকাকুম কালেগে ফানাং এবামিহুং এঙ্গি বাডায় গান্নামান এই ফাগিরুং কাং লা ইয়াসআলুনান নাসা ইলহাফা এমিহুম মিস্তাকুন্না মিস্তাহু কুরমাচ্চা আরা সালান জাহায়েন না হাদানতে ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলীম আদিতি এবামিহুং হেদ কুরা হে ওখান তত্ত্বকে তেরিং হেদ কুরা ইচ্ছে দন্না রে ফা ইন্নাল্লাহ বিহি আলীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাং মোলা দেন ওডি গন্নাওয়ে এক ইখলাস তের কামে বানামা আল্লাহ মে কোরান তে বা মি হেদ কুরা তাকে তি হেদ কুরুং এম মে মোলা ইতরো গে মানি আল্লাহ গ মাউগা বান্দু ফা হাইয়ার ওয়া ফা তিবি মি হুন নাশে এ মি হুন নাকি এই বিম্মাতি গ আমদানি হোদমাট্টাকা মাসাক্কাতে কুরুমগে কুলাদানাকান লিবিগেন ওয়া মি হুন নে নুনে জাহিলুং হি কুরতে এমিহুন সালান নু জাহাতিবে এমিহুন নাকি এই মুসসানিন কামুগা মে সালান জেহুমা কি এই হাকিগতুগা এহা রাঙালু কামেন নু এ হাদিস পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস পড়ে কোরবানি মিস্তাকুংগে কুরিমাতিগা সালান জেহুমা কি এই মিহাগে মুন মাতিগে মিহা দামা ওয়াকিতাকে কে ইয়ামিত দোগে লাকুন হুন নানে গিয়ামিত দোগে এমিহেগে মুন মাতিগে লাকুন হুন নানে মিহুন কুরিমাতিগা সালান জাহামি হুন হাকিগতুগা এই এহা রাঙালু কামেন সো লাদুয়েতি ওস কামেন হাকিগতুগা এই সালান জেহুমা কি মিবা মিহুন ফাগির মিহুং কামুগা উমা একুয়াস মিস্তাহ কুরমাচ্চাং আরা সালামের নু জাহাতে মেহার গুরুয়ানু গে এবাই ফাগি মুসসানিং গে মুদা দে বাই কাং হেদা কুম এব্বাই কি সালান জাহামি উ আন এব্বাই কি সালান নু জাহ লিসা ইলি ওয়াল মাহরুম আল্লাহু কান লিসা ইলি ওয়াল মাহরুম সালান জাহামি হুন না রা মাহরুম বে গেম ওয়া মি হুন না হাইগাতু গ মুসসানিং গে খামেং এই ফাগিরুং ভোদা বেলুং এই ফাগিরুং গে তেরে গে বাতিবি ইফাইতেরকাং ইখতিয়ার কফতি বিমিউ ইফাইতেরকাং মুরাদা কি সালান নু জাহামিউ সালান জাহান লাদুগান নামিহুং এবামিহুন ইচ্ছেন নুলিবে হালুয়েস মিস্তাহু কুরমেচ্চা গোস ইচ্ছেকাং নেদে মিহুং এবাতি ফাগিরুং গেতেরেগ এবামিহুং হোদাশে এই ফাগিরুং গেতেরেগ দিবে মামা মিহুং এই লিসা ইলি ওয়াল মাহরুম এই মুসসানিং গে মুদারুগ হক গেবে সালান জাহামিহুন নাহা আদি মাহরুম বেগেম বা মিহুং এবাহি সালান নু জাহা ইফাইতেরকাং ইখতিয়ার কোগিং গে গতিবে মিহুং এমিহুন নাস বেগে হগ্গে এই মুসসানিং গে হগ্গেন এই এই ফাগিরুং গে হালাতু বেলুং ফাগিরুন তো বেলুং ফাগিরুন তিবি তো বেলুং এমা মিবা মিবা মিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহরিফ কুরবানি ইয়াহসাবহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফফ এবা মিহুন নামে দু জাহিলুং হি কুরতে এবা মিহুন নাকি এই মুসসানিং কামুগা এই কি বেগে মিনাত তাআফফ এবা মিহুন মিহুন কুরমাতি সালান নু জাহাতিবে একামা কোরাসু আল্লাহ মিবাহি কোরবানি মোহাম্মদ গে ফানে খালে গে ফানা এমিহুং গে কিবা গে হরে আলামাই তাকাকুং এঙ্গি বাডা গন্নওয়ানে এই ফাকিরুং কা খালে গে ফানে এঙ্গি বাডা গন্নওয়ানে এমি সারাকং গে বামিহুং লাগেন তিবে হেদ মুন্না হারি গানু নিকামে তিবে ফাতিবু মুন্না মি কাহলা বাইং আলামাই তাকুং খালে গে ফানা এঙ্গি বাডা গন্নওয়ানে এই ফাকিরুং কামুগা لا يسألون الناس إلحافا ميهنكي أي ميستهم كلمات جغوس آدسكو سلانجها ميهن النونة يا الله يكرن وما تنفقوا من خير فإن الله به عليم تبا ميهن هيو كم جغوتوغا هيو هيتون مدلين هيدا كورا كم غوانم الله سبحانه وتعالى كم مرد دين ودي غنوا أي ميهك الله كم وجه هيدا كوفيا كم الله مرد دين ودي غنوا أي هيدا كورا وغوتوغا ميها جهيتا باي فار دكون تري كم بسبادة أي كسبابون كم باطل بعند دان الله مرد دين ودي غنوا الله كم وجه هيدا كورا ميهن نا إنهم هنغوت غتان هيدا كورا ميهن Allah kurabani heda kurami hunge taarifuga kurigami ayatuge bayan kurevi salanu jaha mi hunge ehna bas fagirun emi hunna Allah taarif kurevi salanu jaha tibima ekamang emi hunna e taarif kurevi den heda kurami hunna Allah mi ayatuge mi taarif kurabani alladhina yunfiquna amwalahum bil layli wan nahari sirran wa alaniya falahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun ebami hunga mudatar reganda duwalu sirruga ya faaluga heda kurami hunda nashe falahum ajruhum inda rabbihim ebami hunna taka ebami hunga verras kalaanga hazratuga ajruwe wala khawfun alaihim kuriyang oi kamegge bes birebbes ebami hunna suwaruge ge nuane wala hum yahzanun adi isvediya kamaka duniye ge ebami hunga fawa kamakan ebbes hitama ebbes suwaruge ge nuane suwaruge kiye yetana banama faha ko ebbes birebbes nei biru abadu es onnani kuriyang mustaqbalu ge onna kamaka mustaqbaluga annang oi kamek gemachenge bes bire bes nge ebahi biruveri kan emi hunge hita tera wannan eves kamenge mi hunaka kurimachen nuane adi duniye ge ba mi hunna dimaye fahuri hadisa takara musiba ittak nge ba mi hunge tanga hitama kura kavves nujihene allah wahi kurawani den riba ya behe gotu den mena riba ge aitta alladhina yaakuluna arriba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathuhu ash-shaytanu min al-mas ni heda kurma guligen allah riba ge wahakay bayan kurabani ei heda kurman amugote ge uleni viafar veri ei bayami hu matuka amugote ge muda hunani viafar veri amugote ge riba ge muamala kurani ehin kamun allah subhanahu taala ekaman e tambih kurabani ekaman mistakun samal kurabani allah kurman alladhina yaakuluna arriba riba kami hundannashe la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas ebami hun giyame dohoga dewana fahara dirigen kavvalatakun teduwani shaytanu ge sababun shaytanu bihum ge sababun moyave faawa bayegi gotugaye ema mi ayatun ge bengi shaytana ge sababun mihum moyawa kamdes shaytana bihum ge sababun moyave faawa mihegge haisiyatunne ena kavvalun teduwan riba kamiyum zalika bi annahum qalu innamal bay'u mislur riba ekan ehem wi kiwegen kun kamekke jazaange devvi allah subhanahu wa ta'ala fatama kavvalun te duwa wagutu wasmati shaytana bihumun moyave fawa baygge gotuge mihun kavvalu takun te duwani e jazaa mihun nange libuni e baa mihun duniyage mihun buna ulumuge sababunne innamal bay'u mislur riba viyafari hama riba fadaitche ke mihun riba ka viyafare ka wakkenno kore mihun nama viyafari ei satya karu fiya di fe na sharto kuran du istaru fiya ti manna dakkan ji hene e hama viyafari ei ei egen ena faida hasil kure ma ei viyafari ei emihum ibunani riba kami hum ibunani innamal bay'u mislur riba viyafar yaki ehama riba fada icheke yaku eves faragennete ehnamais allah ekorani wa ahalla allahul bay'a wa harrama arriba adi allah subhanahu wa taala viyafari hudda kurevie halal kurevie wa harrama arriba adi riba haram kurevie riba ge lafzi manai ki ei bodu kurun icche bodu kurun riba ge lafzi manai ki bodu kurun mi babu ge riba mi kiunu gotaki mi ha icche de fevra bodan ena tulani ejinsun den riba mi wani ejinsun kurave muamalat ke farata bodu ko fiya riba mi wani adi shartu ege sharten ei shartu es kurun de mi ha shartu kuri sate ka rufiya din iru mi ti amurati manna raddu kura iru gadu istar rufiya raddu kurun ji hene ego ta shartu ko fiya ti riba wan ituru wa ba ei riba yaki ituru wa ba ei riba yaki shartu nu ko misal ka mi ha ku daranya mi ha ka sate ka rufiya dini dini ma e darani negi mi ha e ti ada kuri iru ena evi ihsan tari kamegge sababun ekan handuma koffa ena iturang echchen ena difiya kuma sene ena wan riba yaka en wan riba yaka riba yaki de mi ha de eru sharto koffa mi dini mi timannan ada kurayar mi abura ginayan ada kuran jihena iturwa ba e mi kene riba ei riba yaki faman ja'ahu maw'izatun min rabbih fantaha falahu ma salaf wa amruhu ila allah mi riba riba bi ben kutahu ge mi onna gota ki hamar e gota mi loonu mi deni ege amura e ebura itura dakka gota de islami benku tahuga mi onnani e akhilaf islami benku tahuga bas muamala ay kurani hama mi kahala gote tama riba ya kanwe islami benku tahuga mi ribavi benku takavre ma faida bas bodu e kafarum bas kabulu kure islami bengu to me na usula ki miya ku lo nakang eduni geng alom elama misaraka eduni ma emi hun ge ala de ni ge ala di fe ege e na vikkala ni mahum mahun ena dakkan ji he gota ena dakkan ji ne emi hun atun diya warabura itura enwan ribayaka ei islami bengu to go na usula ki emi ha benuma masakken emi hun farha de ni doñe bannang ulame ke men doñe bane den injinangalang injinu genese emi hun injinu vikkala ni ena mahum mahun faata dakka gota ei islami bengu to go na usula ki e hudda adi faydaas bodu en namas ribami waran rakkaati ege wahaka fahatumi bayan kurani ege jaza faman jaahu maw'idatun min rabbih fantaha falahu ma salafa wa amruhu ila allah emi hege gaatan nasehen aw mafahu ribaya kimi harang ecchekang ena engu mafahu ena ge berras kalaang hazratum mi ribage masalatan ena engu mafahu fantaha den ena huttala fiya ribake um huttala fiya falahu ma salaf den isvediya kantang ediyaye ان الله تعالى وعدني وامره الى الله اينغه كانتتن الله حواله اينن الله معاف قد دبان اينا رانغلا توبه وجينا اس فهم كوري كوفا كانتتن اسلام ديي اكم كنتن نار ومن عاد فاولئك اصحاب النار هم فيها خالدون اكن انغم فحو غوس ريباغ معامله كوري مي هوندن نار امي هونكي اي نركا غهول ورين اتانغه بامي هوندي ميتي بينته ريبا ريبا كاميو ان سيهن او مفحوغا دين انغم فحو اكن كوري ماديما asa bodu allah ge hadratun nasihen aw mafahuga e ribaya ki kon kahle chekken enang engu mafahuga den e ribaya ke undunu kollafiya dannar e bami hunaki ei naraka ga hul werinne hum fiha khalidun ta ge bami hun demi tibenete allah wahi korbani yamhaqullahu arriba wa yurbis sadaqat wallahu la yuhibbu kulla kaffarin athim allah ribage barakai fuhelevi ribaya kunenge bes barakati mi hun ikurani riba ge muamala kurima faada wan kam haygatu yakuni faada an allah ge nulabba yakwe bes barakat enam sallallahu baraka illa man ko chak wa yurubis sadaqat allah itur ko devvaye sadagai sadagai kurima allah itur ko devvaye e bahi baraka illa vaye sadagai kurima mi hum hi kurani sadagai kurima mudal madwa bae ke rasulullah samadi sukla bani sadagata kum mudal duha kos madenwan sodagate kurmakun duwa hakwas mudale madenwane hiko genwane sodagata kum muda madwane kamuga allah subhanahu wa ta'ala etak guna barakatin ge galawane kitu qur'an ga allah kurima sayat tabba wale bayan kurabe ge hingajje allah ve kurawa fani alladhina yunfiquna amwalahum fi sabilillahi kama sali habatin anbatat sab'a sanabil allah maga mudahida qurami hunge hida kurmuga misal kiyi ottare ge misale e ottarun hayk kura gan feli hayk kura ein komme kura egga ve sate ka ottaru eba hi emme rufiyan allah ma ge heda kurima allah ge badaluga hais sate ka eba devva hais sate ka adi allah karam allah yudaifu liman yasha'u wallahu wasi'un alim adi allah irade kurabi mihakan e avrem besi tora devvane hais sate ka avrem besi tora eta gunen allah devvane allah hi tanawse odigen va raskalange ema allah subhanahu wa taala e kalange ma ge heda kurumakun e echche madennu kurawane itur ko devvane allah hi kurani man zalladhi yuqridu allah qardan hasanan fa yudaifahu lahu adafan kathira kaakuhe allaham hiyo daranye deni ebahi allahuma go fagiraka echche deni kaakuhe ebur etang etang etak gunain allah enagi badaluga ena devwana giyama iddu bahuga pomme yakas wayuru bis sadaqat allah ikramani sadaqat dinama kumaden wane iturwane iturwane sadaqat kurima allah baraka illawane wallahu la yuhibbu kull kaffarin athim adi allah subhanahu wa taala lobi wori nugannawaye kafarun deke pomme kafaraku deke allah lobi wori nugannawaye faafaveri faafaveri evves kafaraku deke allah subhanahu wa taala lobi wori nugannawaye miga murada ki riba ke uma mi kan tatahu gule mi hunaki ei allah kafar wegen ba mi hunne riba hudda koffi mi ha ki kafar hun riha ilmeri dekila va gotu ga riba hudda kame kamuga deke fiya ene ki murtaddu ve fa kafar dinum ber ve fa kafar riba ei halal ve chek kamuga deke fiya ene ki dinum ber ve fa kafar ei huri hayl merim besi ittifaqe masalak innal ladina amanu wa amilus salihati wa aqamus salata wa atawuz zaka lahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun amakarun iman wa salih amal kurimihum iman wa salih amal kurimihum allah qur'an ko komme ayatik kes bayan korwa iman kam bayan korwa fiya salih amal migen dehawani ko wanche migen dehawani hama ekani la ilaha illallah kiya kasmi ha swar ge kan wannane la ilaha illallah ei iman kam La ilaha illallah kiya fe gamachun amalu binanu qur'an insana ken ibbas faada in qur'an la ilaha illallah ibbas faada in qur'an even allah subhanahu wa taala iman kamuge lafzu bayan qurabi komme ayate ge ge fahan eba bayan qurabi wa amilus salihat salih amal qurimiyo innal ladina amanu wa amilus salihat ایمان و صالح عمل کریمیہم و اقام الصلاة ادی نماد و قائم کریمیہم و آتو الزکاہ زکاہ و سدمیہم اللہ میتانگا دے اڑکا میں بیان کرو نماد کرما زکاہ دینما ایہن اڑکا تک بیان کرو ایک ہی بیگن اے می دے اڑکا می ہوریہ اڑکا میں گے خلاصا ہوریہ اڑکا میں خلاصا ہے کی می دے اڑکا ای نماد کی اللہ کے حق تہ ہوگے ترین ام اس حق زکاة کی اڑتکن گے حق تہ ہوگے ترین ام اس حق ایم اللہ بیان کرے وی دے حقو دے فراتو دے حقو اللہ گے حقا اڑ تکوں گے حقو بیان کرے وی می دے حقو گے مچا اسلام دینو گے ہن کان دتا بنا وے فایوتی ایم اللہ کربانی ایمان و صالح عمل صالح عمل عمل تہو گے ترے گے بدے ہوریھا ہیو عمل تک ہیو عمل کی ایک کم عمل گے بدے صالح عمل تہو گے ترے گے دین اے ہوریھا عمل تک گے ایم میں کری گا وا دے عمل خاص کوں گے بیان کربانی علم رے میدال وے فوانی عام حکومت کے دارن خاص حکومت بیان وچیا ایکن دلیل قرانی ای خاص حکم گے ہوری اہمیت کا میں مثال کا کہ قران دا اللہ قرانی تنزل الملائکۃ والروح فیھا لیلۃ القدر ویلے گا ایب فابا وڈا گنوا بیمچا ملائکۃ دے کن تنزل الملائکۃ ملائکۃ بے کن فابا وڈا گنوا اڈم بیما والروح ادی جبرائیل علیہ السلام سمنا جبرائیل علیہ السلام کے ملائکۃ نونتا ملائکہ بیکل ادی ملائکہ بیکلوں گے میں ما ملائکہ تا اللہ میں قران ملائکہ بیکلوں فابا وڈا کرنا وے بما اللہ کے اذن فلا ہوگا لیلۃ القدر وی لے رے دین کو میں بیان کرا کنو جے جبرائیل وکیل نے جبرائیل علیہ السلام کے ملائکہ بیکل اتاں کہ اللہ سبحانہ تعالی وکیل جبرائیل علیہ السلام کے واہ کا ذکر کرے وکی وے گے اے جبرائیل علیہ السلام کے ماک کن ایکن دلیل قرانی اے جبرائیل علیہ السلام کی ای ہوری ہا ملائکہ تم گے تیرن ایم اللہ ماک کرے ملائکہ تا وحی کے ملائکہ تا ایم فی فل تک گنا ملائکہ تا ایم بوڑ ملائکہ تا جبرائیل علیہ السلام کہ میں جبرائیل علیہ السلام کے واہ کا عام حکومت کے دارن خاص حکومت کے بیان کری ملائکہ ایک معنی کہ عام ہوری ہے ملائکہ تم شاہ ایک وقت فہم خاص کم جبرائیل علیہ السلام کے واہ کا ذکر کرو بھی ایک دلیل کرن جبرائیل علیہ السلام کے ملائکہ میتاں اللہ کی قربانی ان الذين امنوا وعملوا الصالحات ہم کر ہورن ایمان و صالح عمل کرمی ہوں صالح عمل ہوری ہے عمل شامل نماز و زکات و روزہ و حج و ہوری ہے شامل ایک ہم کو دفاع ہوں اللہ کی قربانی صالح عمل کرمی ہوں ادی نماز قائم کرمی ہوں ادی زکات دینی ہوں وہی عمل تو تیرے گے ہنگج نماز و زکات ہے کم کو فہم ان کا اللہ خاص کو اے بیان کرو بھی نماز قائم کرما زکات دینوں ایک دلیل قرانی می دے اڑو کم گہ ہوری مہم مکان ایم بین علم می دال ونی ہمے کن می دے اڑو کم ونی می دے کن نکرم کافر وا نماز علیا فیا یان انکار نکر یکس کافر ایم یک مرتد نماز ان علیا فیا گستو گا نماز ان علیا فیا می حکی ای دینوں بیر وفا وا کافر گستو گا نماز ان علیا فیا ہم ایک وقت زکاہ نو دینہ کسے نا این انکار نو کرے کسے نا کی مرتد دیکھا مگا برگین اصحاب ایک نمیت دیکھی وڈا گئے نمی سالکہ او بکر گئے فان ایک علیہ فانو کے زمانو کے زکاہ نو دیتی بھی میں ہوں نا قرآن کرے انکار کرے نو زکاہ نو دینے میں ہوں پونی رسول اللہ اسمہ بھار ہوئی ہے دیکھا ہر میں زکاہ دینوں کے بین میں نیتے زکاہ نو دینے میں ہوں عمر کے فان ابو بکر کے فان ہاں قرآن میں تیار ہوئے گا تھی عمر کے فان اس دن اللہ ابو بکر خلیفہ شہاد کیا گئی تھی میں ہوں نے کہ نہیں قرآن قرآن ہے او قران اے میں بینگا ایم انکار نو کرا کا زکات انکار کو فیا ہری ہا دن نبی کلوں اتفاق ہے نہ کہ کافر کما انکار کو فیا اے نہ بس انکار نو کری کس متا کافر کما دکی وڈا گن نبی تے صحابی نے ایم ما صحابی او بکر کے فانے کلی فانے دکی وڈا گن نبی کافر کما ہن گرا میں نو کرے کافر نہ نو نے کلی فانے گرا میں تیار وڈا گتی عمر کے فانے دن نو نی او بکر ایم ہن اے شاہد کے دکی کلی ما کیا تی میں نہ کہ نہ کون ہے میں نہ گرا قران dan nam rasulullah sallallahu alaihi wasallam ge mihun ada kuram dia zakatun kuda mimbarin e mihun mana kuri kam ga vias e deen den han kuram qurana me mihun em fahum umar ge fanas fahum bisni wadaga ti abu kurfan hori haggu ga kama umar ge fanas baeri wadagin han kurama ega e umar ge fan gabul nu kurabina ka han kurama ko baeri wadaga nu ganna em me ma sahabin kale fana ko baeri wadagin wi han kurama ega ege murada ki zakata inkar nu kuri ka zakat nu dinum ves e kufurake ema midde kantan allah subhanahu wa taala kirit quran ge tan ayat ge bayan kore adi midde kantan nukofia ei inkar nukuri ke kafarun kama dalil pura di ayenge ben quran ge ei tauba surat ge allah korwani wa in tabu wa aqamu ssalata wa atau zakata fa khallu sabilahum en ay allah koran tauba ave namaz qaim ko zakat di fi adenge mi unah quran quran ege mane ko ege di ko mane ki emi hun namaz qaim nu ko zakat nu di fi han quran quran ane ngayat ko allah ikramani fa in tabu wa aqamu ssalata wa atau zakata fa ikhwanukum fid din eba mihun tawbave namaz qaim ko zakat di fi nam emi hunaki eiti dinu ga tiya ba mihun ga akunne دینوگا تیبا منگا اخوننے ایگا مانے کی زکاین نو نماز نو کوفنا مے تیبا منگا اخوننے نو نے دینوگا ایما دینوگا اخوننے نو اخون نو نوانے کوم بیکا ای کافرم ایما زکات گ می دے کانت می دے الو کم اللہ سبحانہ و تعالی قران گ اتن اتن ایت گ حجار و دے ور ما گنے ای دن تن کولم ما دون وتی حجار و دا گ واہ گ ور ما دون وتی کیت قران گ ایکم کو اتن اتن ایت گ وے نماز کرم ما زکات دینوگا وا ایگن دلیل کرے می دے الو کم گ ہوری اہمیت کما می آیت کو صلی اللہ علیہ وسلم نے ہم کرہوارون ایمان و صالح عمل کو ادی نماز قائم کو زکات دی فی ہوندا نہ رہے لہم اجرہم عند ربہم ابامہن و ابامہن اجر ابامہن کے رسکنا کے حضرت کا ولا خوف علیہم ابامہن وچکن بس بیر نوے ولا هم یحزنون ادی ابامہن بس تام بس قرا کن جہ نے ابہی سورگے کا سورگے کا نہیں بس بیر بس بس تام بس دنیا کے مثال تفات تام تنگ بہ مثال کا مصیبات جہ جہ تام کرن جہ سورگے منم فہو کا اللہ سبحانہ و تعالی ایمیوں کے ہتت طاہر کروا قربان سورگے دم کریں ایبس کا حال حسد ور کمر رولی ور کمن ایبس میہ کا دے ترے گنوان مثال کا بے میہ سورگے وانا نے نگے آئی دا گے من نرکے گوس سرس اے کما کا سے میہوں ہتام کرا کن نو جہن سبب کی اللہ سبحانہ و تعالی ایکن فیل لوا دے وان سورگے دم فہو گا اے کالے ایبس ہتام نین نان تیما گے میہ کو نرکے گوس کن اے کالے ایبس ہتام نوان ابراہیم کے پانو گے بپ پر نرکے دان ইব্রাহিম ফান পুরি মতিং আদি গেন্দে এনিস ইব্রাহিম গে ফান নাং আল্লাহ ওয়ানি দুনিয়েগা বাউদু কুরাবা ইব্রাহিম গে ফান কিয়ামত দোগ আল্লাহ নিকামতিন কুরাবানে কামা কুরআন গে সেয়াং গে বলি ইব্রাহিম আলাইহিস সালাম গে পুরি মতছেন ইব্রাহিম আলাইহিস সালাম গে বাপ্পা আযর গে নেমেনে হাসতলু আলাগেন হিলি হিলান নরকে গেন্দি মটটাকা ইব্রাহিম সালাম দন্নমানে আল্লাহে মিয়া পুরো বড় নিকামত কামে বানে হে মিহে গে পুরি মতিং মিহে গে বাপ্পা দামম দাম নরকে গেন্দা মানজার ফেন মাগুরে emihe kurimatin emihe ge bappa narakaya damun damun genda manzar fenama pore bodu hitamae giyame mihe ka libene hege allahumma ni timan kalege faana miyadu timan kalege faanu nikametinu kurama baadu kurabba fae enda allah subhanahu wa taala kulliyakan ibrahim alaihis salam bappa azar uraka badal kurabana uraka enda ibrahim alaihis salam ge hipuluga ena de terege ruluyerikama nurhun terikan allah labbana ibrahim alaihis salam ge hipuluga ఎది ఇబ్రాహీం సలాం దన్నవన్ అవహతి మం కలేఫానా ఏన దుర్ కురాష్ దుర్ కురాష్ కొమ్మే కస అల్లాహ్ సుబ్హానాహు వ తాలా సువర్గే వద్దవా హురిహాం మే గహిత్త తోహిర్ కురవాన్ ఎబ్బస్ కహల హసద వెరి కమే నువాన్ ఎబ్బస్ కహ రులి వెరి కమే ఎమి హుం గహిత్త కునువాన్ గుర్వాన్ గల్లా కమ వనా జానా మా ఫీ సుదూరిహిం మిన్ గిల్ తిమం అల్లాహ్ సువర్గే గె అహల్ వెరింగ హిత్త కున్ నంగవానమే హసదేన్ హుట్టస్ ఎ హురి హసద వెరి కమే నంగవానమే హితుం రులి వెర్ కమెన్ ఒత సేవస్ నంగవానమే ఇఖ్వానన్ ఎతాంగ ఎమ్మెన్ తిబేని ఇబ్బండ బఫాబాయ గె గతుగే స్వర్గేగ ఎమ్మెన్ ఎమ్మెన్ నం ఎహ హియవాన ఎవ్వస్ కహల రులి వెర్ కమెన్ కా దే తెరేగ హసద వెర్ కమెన్ నువాన నర్ గిన ఫారం హసద వెర్ ఇమని రులి మన్న నేహ అనేహ కవర ఇతురం ఎచ్చి లిబే తీవే ఏకాల కొమెస్ కమెక్క ఎతాంగ నొన్న నే కార్ కమె హితంగ ఎర్ కొమె కమె కొమె మిహ కలిబే దెన్ కొన రులి వెర్ కమె ఏక కా దే తెరే మిహక్ వతుం హోదా కన జిన అల్లాహ్ ఎమ్మెన్ దేవాని ఎతాంగ ఎమ ఇతన కి హితంగరి హురియా కమ హురియా మెన్న వానే నా హితంగరి మియనే ఇచ్చెల్లి మనో ఏనా లిబే నా మానక కల్లి బేతి నా లిబే నే తంగరాయర ఎమ ఇతంగనో నాని మిహక దెతరే వెసి రులి వెరి కమ ఏకాలి వెస్ కమ నోన్నానే ఎవెస్ కాలి హితామ ఎవెస్ కహల బిరంగ ఎమి హున కన్నెన్ ఇతన వనమ ఫహకు అనక కాస్ రిబాగ వాహకయ కురతమ బయాన్ కొల్లే వని మి వాహకత దక్కార్ అల్లాహ్ సుబ్హానాహు వ తాలా గుర్వానుగే మి హుకుంత బయాన్ కురోముగ వర ఫురిహమ ఉస్లూబెన్ ఇస్తియార్ కురవ వాసే బోయ్ ఫురిహమ వర ఫురిహమ గోతే మిస్తకున బయాన్ కురోమ ఏకినే kuriges bayan kurun anghinungge masalata kaaveni ge masalata kaage ge masalata kaanghinungge masalata allah subhanahu wa taala bayan kurawam kuram gus medan namaz gewa ege meda ege dali kurani ko ba mi kahala e kahala waqta ungge na faram mi ha gafil wegenda anghinungge waqa ya mi ami daringge waqa ya mudaluge waqa ya dekki me fasen insana gafil wegenda ani ege ge dali kurani allah bayan kurawani mi waqa tan adi deke unu kamuga wies namazun gafil nu arati ba mi mitanabbas allah subhanahu wa taala muamalat tahi ge wahake bayan karon e bakara surata ki ei wargina hukum tay kulige ma surate bakara surata ki ei madani suraten ei madani surata huga wani hukum ta ei madina rasulullah sam hijra kore ma fahuga e baawa devi surata huga wani hukum ta makkah ko hukum ta ke baawa inu labba allah subhanahu wa taala engamun allah subhanahu wa taala mi muamalat tahi ge wahake mi ayat huga mi bayan karon wani ekenaage bayange karon wani mi wahake tan adi dekewunu kamuga yas tiya baami hun namadun ghafil nu arembe namadu ge wahaka e bayan koraban mi fadain allah subhanahu wa taala bayan korawa komme masle tehegge me duge sebhure namaz ge wahaka aso eken dalil kure ban namaz ge hen huriha alukama kabure ahamiyat kam bodu alukama ki namaz kam ashabe kan vidalwani alukan tatta huge tereng ekamen nukurumun kafar wane kamakan aharmen nu balamuye namaz fiya wahen alukama ebahi namadu nu kofiya kafaru wana kamun harmin emmen ittifaq wam asabe kan midala furani namadu fiya wahin alu kamen ekan hama ekani du kollumun kafaru wana kamakan harmen nu balamu e namadu fiya wahin ehen kan dattakan inkar kofiya kafaru wana ne kurige zakatu ga bahaka bayan kuru je ketene gina asabe kan deki wada gannawani zakave sinkar nu kurige zakanu zakatu manawe gen fiya kafar kene eki nem bayan asabe kanun ge rayaki ei ekama inkar nu kuraha haluga kafarinu wana يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين اي امام جميستكم نه تبعهم الله التقوى ورواشه الله بيروتي واشه وذروا ما بقي من الربا مهار تبعهم لبن الربا دن ايتي دو كلاش مهار ان جيجن هي ربا كي كون اتشكن هم ادو كلار دن لبن الربا وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين تبعهم كي مؤمن كم غوانا قريغس بيان كوري جي ربا كي اون دونو كل ما كي كفرك ايتم بيان بيج ema mitanu mesebe bayam be riba ke undunu kollung engum affaw ga riba ke undunu kollung e kufrak kam ya ayat mesebe bayam be inguntum mu'mini tibami mu'minun kamuga wanama riba ke un tibami undu kollare dem liben engetti gabulun qur'ane paran nurakka masale me mi ayatuga mi an an ayatuga mi bayam korbani ega nurakka kan fa illam tafalu handan qur'ane tibami ge riba ke undu den nu kollasi ya me har engi jennu he masale oggoi riba ki harang etchekan allah harang kurabwa fa etchekan tebam hun engi jennu he fa illam tafalu engu mappa go tebam hun kan kurun dun kullat fiya riba ki un dun kullat fiya dannare fa zanu bi harbin min allah wa rasuli allah rasula hangura ma ilan qurar allah rasula hangura ma ilan kurma ki kihanu rakka kan allah rasula hangura ma qurami hun jazaa ji ko be qur'an go allah qurani innal ladina yuharibuna allah wa rasulahu maida surat go allah qurani innama jazaa'ul ladina yuharibuna allah wa rasulahu الله رسول حنگرام قرامی ہنگے جزائے کی کو بے جزائے کی ایمی ہنگے جزائے کی ایمی ہنگے ایفا خلافک کنو ان یقتلو او یصلبو او کی کہنا او تقطع ایدیہم و ارجلہم من خلاف ایبامی ہنگے جزائے کی ایبامی ہنگے ایفا خلافک کنو ما صلیبن ارو ما گتلو کرما میے گتلو کرن وات صلیبن ارو ebagutu gaziya fenna goto mi amal tahu geteren gaziya fenna amale kure vene fat ebagutu allah rasulahu hanguram qurani allah rasulahu hanguram qurami riba ke umaki allah rasulahu hanguram qurun allah qurani fa illam tafalu tiyabami hum riba ke undunu kullasi adannar fa adanu bi harbi min allah wa rasuli allah rasulahu hanguram ilan qurar nurakka ter masalen em men jehi foi babae babae ki mi kam ob salam e banji rakka ter banji he timami duniya du poddiyu muga kurin eba ege emenas riba ki harang etchekan ege yerwas ege muamalan e kurani fa in tubtum tibami hay tauba vejji ekan du kolle tauba vejji adannare falakum ruusu amwalikum tibami hun tibami hun mudaluke rasu malu ve eba hi aslu muda riba yanu laina aslu muda kol tibami hun e tibami hun hagga kiyas la tadlimuna wa la tudlamun tibami hun ka aniyaen tibami hun aniya ehem beka koggen besnuane adi khut tibami hun kas aniya libigen nuane mi اسلام دینو کے معاملات کے قاعدہ ہے قاعدہ کے حدیث کے مینن کون عبارات کو لا ضرر ولا ضرار می آیت القران کے آیت کے مینن لا تظلمون ولا تظلمون اب بس میہ کن انیائے لبو میں بس نے دینو میں بس نے حدیث کے مینن اب بس میہ کا گیلو میں اب بس میہ کو انے کا گیلو میں دینو میں بس نے تے اے نا گیلو میں لبی کا تم بس نے تے اب بس فرات کا گیلو میں معاملات کو اند گنوان faraataka muamalaatu ko gellumen indejjiya e haram wana ribaaga wese faraataka gellum e wani ei ada qurami ha ada qurami ha ada qurange be jehena ne gibara pura itura ema e gellume ema ibbes faraata gellume ba kame vejjiya allah wani ki qur'anuga nuwata rasulullah sallallahu alaihi wasallam hadis fulga haram qur'an wafa wa in kana zu usratin fa nadiratun ila maisara dati mi hakkamu gawanya ena muhulatu deyse ena tanawa sumahawa mi ihsan ter kame islam ding abadus gowale bani ihsan ter kama ekakone ekan hiyo for kod dinuma allah ay qur'an wa ta'awanu ala al birri wat taqwa wa la ta'awanu ala al ismi wal udwan tibamihum ekakone ekak taqwa ya hiyo kan taqwa macchan ehi teri wahe fa fa ya udwanu ge macca ekakone ekak tibamihum ehi ter nu washe em abadus islam ding gowale bani ihsan ter kama tibamihum mi ekak daranye deru ena e darani ada qur'an muddatan ayru ena aimmati dati vejjia enan adivus muhulatu deshe muhulatu deshe ena va in kana du usratin fa nadiratun ila maisara dati mi hekka mugawana ma fa nadiratun ila maisara ena tanavas vegen va muddataka hama enan muhulatu deshe wa anta saddaqu khairul lakum aiti abami geti maaf kolla di fi adi mahe veti abami enan nu dekke goi vejje na maaf kodino mahe o gen ve imam bukhari wa qurawa fa riwayaten ei miya war musallimi he war musallimi hen ekamaku ena yaki ei faafa veri war bodu faafa veri e ekamaku war musallimi he ena yaki warag gina mi huna darani devi he ena marang eri bagutu enage darifulan ena wasiye kuran darifula e bakpa vejje warag gina mi istakuna darani difa e darani emihun ada kurama muddata haman ayama balahe ada nukurave mihu kamuga vanya enaya maaf kurashe adi ena ada fahun qurane wahaka bonujje na muhulad dere na ada kurave duhaka hamaya ena muhulad dere nu dekke mihu kujje na maaf kurare e gotan ena wasiye ko fena marwegen diyei allah subhanahu wa taala enage huriha fa fa fusawade wahas warge diyei ekamattaka e alatakun nan ena ekuri ihsan teri kamattaka ema mi warab bodu he okamen asluga miyaka daranye de iruga miha e miha mi hum balani ena ituran huli kolle veto ena e muddatan nu dechke ji alung ituran ena bodu kure eba den mi ge pahun dakkanya dakkan ji ena mi abura itura re enu ihsan teri kam ki ena adi smura dinun adi allah ikuna an tasaddaqu khairul lakum ayti abami ena maaf ko di fiya adi ma he ovegen veti abami hunna in kuntum ta'lamun tibamun eka enge kamu gawanama enge kamu gawan nege gina mi hunaka ko me miyaku smi iman bani fenna ta gecha no fenna ta gecha kanu me iman allah ajru tayyar ko kor giya me do gaye e duha ki abadu ge abada mi hun tiben ji hetan abadu ge haya en ei etanu ge libe echennu ei agi gatu ge echa ki e do ge libe echa ki ba u me ban echennu nimu me ban echennu kendu me ban echennu mitanu ga alu wan mena libe echa ki nimu me ba kom me echa ki nimu me ba echa mitanu ga mi libe echa ki etanu ge echel libun ei hai gatu ga echel libu ma ki den allah e qur'an ekka giyam e dohwa ka allah han makod debani wattaqu yawman turja'una fihi ila allah ke ba mihun e dohwa biru weti washe e dohwa ki allah ge hadrat ti ba mihun rujuwa kure we dohwa he thumma tuwaffa kullu nafsin ma kasabat den komme nafse we se nafsa kuri amalegge hisab barabarang e dohwa ge dewene komme nafsa ge barabarang e nafsu ge barabarang e ge jaza dewene wahum la yuzlamun giyam e dohwa ge evves miha kan aniyaveren we wene darde ge mi baro barabarang insafan allah e dohwa kan takurawani faman ya'mal mithqala zarratin khayran yarah edohu zarrege mirhi okan kurmi ha ekam bestekene oman ya amal misqala zarratin sharran yara adi zarrege mirnu baka kurmi ha asli fatum ekan dekene edohu ge emmen na fennan edohu ge allah subhanahu wa taala ge adul veri kam fenifa kafarum bes munane waqila alhamdulillahi rabbil alamin faisala bi haqq wa qudiya bainahum bil haqq edohu ge haqq faisala ve nimigen dane elagoto kafaru narake dahre tu ruliyen nu annam viemi edoh Allahu ge adlu veri kamu ge faisala feni fa kafarum wasbunan alhamdulillahi rabbil alamin Allah re huriha hamdalli bi wode ge bane kafarum narake dan tibi kafarum wes Allahu ge insaf ge Allahu ge faisala ge insaf feni fa ma Allah edoh ge ibdes miha ka ania veran mane zardeg ge min bar wes mi ayata ki mi emme fahum ki tu qur'an ge ba wale munu aye emme fahum ba wale munu ayata ki wattaqu yawman turja'una fihi ila Allah baqara suratu ge mi aye bay mi hum idale fa al yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al islam dina e ayata emme fahum ba wale muni e ayata ki e hukum tahu ge tereng emme fahum ba wale munu aye ei rasulullah sallallahu alaihi wasallam hajjatul wada wadayagen kunnawani kun arfa'i bimuga rasulullah sallallahu alaihi wasallam cha Allah subhanahu wa ta'ala e aye ba wale bani اليوم اكملت لكم دينكم ميلت من الله تبا ميون تبا ميون دين فوري هم قد دوا فيما وات وات من عليكم نعمتي ايتي من الله غني نعمه بس فوري هم قد دوا فيما ورضيت لكم الاسلام دينا ادي اسلام دين اي دين كم قد تبا ميون الرسا فيما ادو غي دين فوري هم قد دين دين ان اترو اف بس اتش ودم اختيار ان اف بس مقلو وكان لي بيجن نو الله يبني دين فوري هم قد دوا ف مدينه كي فوري هم دينه اهم ميك مدينه ودا اتش كم دين غبول نكره بين من نجي دينك ei allah subhanahu wa taala hukum ta hugetere din furihama ko de hukum ta yo bahi huriha hukume baba ala ba ni muniya de mi hisabun e ay ege fahum madina e kalifana wada ganna ma fahu abaharum ge kuda duwas kolak kurimi ay baba ala muni wattaqu yawman qiyamah do sana ko de wani emme fahuge ay takka besni baba ala muni qiyamah do sana handuma ko de wani mu'minunna wattaqu yawman turja'una fihi ila allah e do hatte ba mi hum birwati war e do ha kiyeti ba mi hum emmen allah ge hadrat arrujwa kurawen do hama ek kabbesnu filene emmen allah ge hadrat arrujwa wanjine mahshar ge maidan allah jama kurawane e do ho ge komme nafse bes duniye ge zarreg ge minbar kam heo kamu ge gotum vias adinu ba kamu ge gotum vias poffa wanama ekan ge yamid do ho ge dekene evves ecche wan hanawe gen nuane den oti darani ge aay den irad kurawi anna hafta ge aay bayan kurani darani ge aay muli su qur'an ge emme digu aay ei ayatul mudayana ayata kene ayatul mudayana ei darani ge muamalata behe ayat darani nagar kantak kurun jehe goy mi hunga tun darani nagar kantak kurun jehe ne goy mi ayata huga bayan benga mi ayata ge bayan benga mani mi qur'an ge emme digu ayai esofa ge ayate den ema suwal me befula ko suwal kuram bi den kudaku din nan haassa den boda timunas kure bene wagutu dubbanulu mattaka ha ki ge nuwana hudde dini heeruder gan hunna miha ko etang e daira ga masai ko gem besnuwan unan harang etche haringa tera fonu maki ei waranu rakka kamen ei emme suwaen harang etche haringa tera wadejji allah saalis to ga alukan ga bulen kurabba kudai chettai saalis to ga alukan giyam eddo ga sajidaig ge sawabu fenifa mista kun dannawan allah e allah e timan namen adi far duniya fonu ware huri ha wagutem ne da qurani ham hus sajida ga tem visna saalis tuhuge alukan allah gabul kurabe fiya kiha bodu abajer kamen ei ema riba ge muamala kurave tane gamase kurun bas manawa hudda enwa e huriya me ibar ko foti riba kami hunna riba ge muamala liya mi hunna e huriya mi hun hama ko foti ego wede account e saving account ane current account kanwan iture e account holwani dini misal kan helun terimi hom mi kamuge hori gelluma kantata ege mi hom e account holoi mani muni den aslum me majburiya kattaka e benkan aslumi lani aslu hai gatuge e lumen hudde enno majburi misal ge horen gelli dan kamuge biru iwa mi hom e allani ege den emme rakka ter goin e current account hai gatuga benka lari lumen aamuko balafiya ka hudde enno sababaki e nu baakam kan e hiteri wede wenni القرآن قال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان تبا ميهم تقوى يا هي وكنت تهم اتشي كون هكا هي تري واره نو باك انتكا عدوان كما تشي تبا مي كون هكا هي تري نو واره نو باك مكن هي تري بيني ربا يا اي لون اتشي مي مدن هما يكن هما ميستهم كفاسا يعني يتر واغوتا اما اي هي تري وي دوي باي كبا ري وي با اهن نمس مي ام لوي غوين اي يتر غوتن نتيما اسلام بنكن وي جي ادن اسلام بنكن ام muslim faasa jamaa quran jehe islam banking oji aden ekamen nei mita ku den islam banking eli dana wes kiya beten wallahu aalam e ke det to get tan ko kuri wes dek kiya kala wa ke den mi har wes ba dek ke discount aa e ti hudda e ti masse emi har vyapar verin emi hunna emi hun gellum ba barakan kuda enno kollana age emi vyapar veri ki emi hun na faida ne gene emi hunna den gellunnu dakka wara mi moji tamago onna aga evvaran emi hunna faida le vene egen emi hun beenu meja kuda es kolle vene ei emi hun ge ikhtiyar go ikka eh a qur'an we goto misal ka alif lam mim mi ha ki qur'an ge ayate ge gotun sawabu ge niyatu ge enal libene 30 heok komme akurak libene 10 heok qur'anu ge ayatun emme akurak kiyafi miha komme akurak ge badalu ge 10 heok libene qur'anu ge qur'an ki ehem fittaka khilafa e qur'an kiyemu sawab libe pote ehem pote kiyek ge sawab enu libene kama qur'an kiyemu bes sawab libe qur'an kiyemu makiyes alukame qur'an kiyemu makiyes alukame aye wala bodu gayo ti mansu ila an ilmin fakatamahu uljima yawm alqiyamati bil jami min nar dinu ga masale ka be gotun suwal ko purewi ege jawab ena nu difia forwa fiya ege hura forwa fiya qiyamet dohuga alifanu ga lagane ngena ga ga gero be alifanu ga lagane ilmu forwi min wara qur'anu ga sebenge mi hunga wa abu hurairah vidalon abu hurairah wargina tuhmal takuran mu'tazilai fahum ngabi duwar firu gatang Abu Hurairah waragina tu mata kuri mai Allah sahabi mai Allah rasul age sahabi Abu Hurairah ifada gina hadis take bayan kore vima mi istaku kalifana tu mata kuri ei ki ve dogu hada fa rasulullah smacha Abu Hurairah tan hadise emme gina hadis bayan kore vi sahabi ki Abu Hurairah fasase tan hadise bayan kore vi Abu Hurairah ei kamaku rasulullah sallallahu alaihi wasallam ulu vi dia haren hadu au tin harun mata de haru e kalifana ulu vi ei khaybar hangurama khaybar fatahavi haru e kalifana islam ada Abu Hurairah khaybar fatah kore buni ga ngadan hijuran haybana han mata abana haru e kalifana ek fam de haru mata tin haru duniya ga unna vi de haru tin haru mata e kalifana ek ulu vi emme gina hadis riwa kore vi sahabiya ki Abu Hurairah den Abu Hurairah vidalmani Allah rasulati ma kalifana kurabi duwa ekei edor Abu Hurairah ki kalifanu gari hun wakinuwa be kale bay far bandu haya fulu wegen heenete Abu Hurairah heenete kha ichchenu wegen ekamako kalifan rasulullah smari hun dun wakinuwa be hadisen ni wihiga daaneti den kalifan edon shakwa korane Allah rasulaya timan kalifan kalifanu gari hun aha ichchi handane nuure egotakais waram masakke kurame bami hituga saabit kurave tokam kunu we handane den nabi Abu Hurairah fotingane fatur Allah den fotingane fetur Abu Hurairah feturma rasulullah sallallahu alaihi wasallam hatarukam mihen jab lappawa Abu Hurairah ge mege jessevi Abu Hurairah vidalwani ege famujizaten ei Abu Hurairah vidalwani ege fahun timanna ekale fanu kayatun aha evs hadise handanen nunate Marwan bin Hakam Abdul Malik bin Marwan Abdul Malik bin Marwan ei umavi khilafatu ge bani Abdul Malik ibn Marwan e zaman ke den Abu Hurairah me tu faad faad ke wahake de ke men faraash Abdul Malik ibn Marwan Abu Hurairah che ko kurabi ei khalifa ayruga Abdul Malik ibn Marwan Abu Hurairah daawah de wa faad warak gen gosami vidalwani Abu Hurairah e timannan hadis kolep bayan ko de fansahakan hadis fansas hadis bayan ko de Abu Hurairah tartim den masal takabe fansas hadis bayan ko devi ege en ahar fahun aneka Abu Hurairah dawah devya Marwan Abdul Malik ul Marwan fardae geniwa goti mihak wata gande di fe liye fori hadis tabbalang Abu Hurairah kari Abdul Malik ul Marwan mi dannawani Abu Hurairah mi di ahar kalifan timanna kiyade bi hadis tan handan tigen alu muraja ko devwa re mi gennevi e kiyade di balare hadis ta ekade ek fanu hadis tan kiyade bi ham mi ege kuri ahar wa kiyade bi tarqim fan za hadis fahatu ke fardae geniwa go ibbalam mi den Abdul Malik ibn Marwan ange Abu Hurairah ki hifzuge baru gadabe kalekka hifzuge baru gadabe kalekka Abu Hurairah vidalwani Qur'anu ge mi ayen wanam innal ladina yaktumuna ma anzalallah Allah subhanahu wa ta'ala baawale bi ecce forwi mi hun emi hun ge jaza Allah be yakorne mi hun nan Allah ge la'anata rasula ge la'anata malaika be kalun ge la'anata hurihan mi ge la'anabe Abu Hurairah vidalun e ay Qur'anu ge nuwanam timanne timan kalifana hurih hadise bayanen nukurabi mista kunna ka e ay Qur'anu ge nenna ema ilmu foruma ki e yoru bodu nuba kame den misar ka bay kan tatange bahuri fituna ettaka bayan nukurabi kar kan e kam riba ki e fituna ettaka foruwe ne masale nun ai ki foruwe ka ne masale misar ka amu gitere ga masale jihe masale tange bahuri e Huzaifa Huzaifa yang iddo rasulullah sallallahu alaihi wasallam hadis qurbani Isa ge fa Rasulullah sallallahu alaihi wasallam Allah menawi alkom be muhaggo ge bahinge bisla kunu akamara Allah ge rasulaya ke lang rasulaya kamara Isa ge fan ke Allah ge rasulaya kamara mikale ting hatar kamaka hegi difi miha ena soru ge wanna e hindu Huzaifa mi dalwani Allah ge rasulaya ti khabaru mi istakuna ti wanna den hegi ti ufar kam khabaru den nawi nuna ke mi istakuna nu dere ero mi istakun amal taddu ko lafa ya barosa ko ke ti bedanate amal taddu ko lafa amal kunu du ko lafa e fituna ettakai amunna kanne gasmi ke murade ne gene bayan kurar ko mi kurana me kan saatu kan makima sor ko anna ne muni e gota bayan kurar nama nama am amar ta du ko la fane e kala khabar deni ko ilmu re nate kan ta e gene ilmu ge rahala asa ki mi hun nate e ti gene la ilaha illallah kiya fiya e kuran jihena kan ta ta ka e kama ku zaifatu ge fan awhara wa mun e hadis bayan kurav vi ki vegen vidal ta assuman ei ilmu forvi mi hun ge teram vedana ti ve virun avharam mun hadis bayan kurav avhare wada ge diye ekam rasulullah sama hadis ul kurav yati bayan kura ate ekam ko se ilmu forum mi hunga teram vedana ti ve hadis bayan kolla avhare ge diye ema ilmu foruma ki ei mana kame mi fada ba itta hoge chi for vidana masala ta ka misal ka amu ge terega bayan kuran kahale bayan masala ta e bahuri ei e masale bayan kurumun amunna richan nuisni nuba amalen ege zariyan ko fane ti e fada bayan e chee bahuri aam munna ilmu waring e terega bayan kuran jehe bayan masala tan aam gutere bayan nu kuran jehe masala tan e bahuri kam kuri baage masala ki bayan kuran jehe masala e tinu forwe e ilmu for nu forwe ne ilmu forwe mi hunga terem baane e forwa fiya egotak gina mihun uri kiyawan astibi gina mihun tatibi egotan ilmu forwaage mihatana echche ke nubune dini echche bayana nukure duniya attaka diim ikkaalaage tibi gina mihun allah habura bodang ehin paraitta deke biru gane fatibi ei ve fatibi oi gota kiyas gasren nukure mi haru aade ben wasur namada ema wasur namada mi haru bagu tuwe qurani asra ento wala ekhi bana de den namaz nu kura kudun kanno nanwa gute emi na kanno kitan baro gute dinas wa gute me har intol inde e gadi intol engin nane e gadi ga namaz kuram be nu ba kudun namaz kuran e gute den e beso gute non nanya jama kure ve gasren nu kure ve gasu kurma ki kuru kollu hatar ro ke namaz de rakota kuru kollu gasren nu kure ve ne rasu ga hunna mi ha ka e da turu ve ne না ইকারে দানা মাসালেনে একা দগু হাতা গেন নোয়া বিক্কালার এনা বুনা গেন নোয়া নি তিমান্না গাতি হাম মিয়া উগায় আউগায় কারি আমি বিক্কানি আ কিয়ান দগু হাতা বিক্কা নোয়া নে মানা কা এনা গাইন এচ কি তা বড় আগেস বিক্কা দান তে দবুনে তিমান্না গাতি মিয়া তিমান্না বেন বে মিগে ফায়দা হেমা তিমান্না মিয়া উগায় কারি বিক্কানি এ মাসালেনে কি তা বড় হাইতো বিক্কা রিহি গাডি এলম মানা একে নবুনে বেন এই রিহি আঙ্গটি এলম হুত্তা ৰিছেনিং হৰাংকুৰ বেফেং আতুগ আলা ইচ্ছিছে দেন গাড়িয়া কি এৰুগেলি ইচ্ছেনো মিহাৰ ৱালা ইচ্ছে গাড়িয়া কি হেমি মাৰি হি গাড়ি এলিদানে ৰং গাড়ি এনে এলে ৰি হি গাড়ি এলিদানে দেন ৰি হি গাড়ি এনো সুৰে কানে গে ৰং গাড়ি হুৰে হগা ৰানুগে গাড়ি বহুৰি নামাজ গে ফাহুম মিহার রঙারি ফাহুসনে ফাহুম কুরাম বেব ফাহুম কুরাম বেব মে রঙারি এই সব কি গে বই হি কুমাতে বেস মিসা ফাহুসন না তা বাগু দি ফিয়া তা বেকুনি কুমা গেন্দা এই হি কুমাতুগা সুন্নাই ফাহা বনে এগে দেমে দুগা আনে দারুসু দিফা দেম ফাহুম সুন্নাই কুরআন লাস কুরে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুম সুন্নাহ লাস কুরাবলা ওয়াফদু আমা এমি হুনান দাওয়া দেব মাটাকা একারে ফানো মাশগুল হয়ে আডা গানা এ ফাহারাকু মেন দুর নামাজ গে ফাহুম সুন্নাহ আসর উইরা কোন কুরাবে একারে ফান দে একারে ফান আসর নামাজ গে ফাহুম উম্মু সালামা গান্ড বড় বড় আগে এ কোটের কোলগ একারে ফান কুরাবি এরা কয় কুরাবে উম্মু সালামা বিদান মানে আল্লাহর রাসূল কোন সুন্নাত তো এতি কুরাবি এ সওয়াল কোরআন জহনি এই আসর নামাজ গে ফাহুম সুন্নতে কুরমা কিমা করু হাকামে এবস নামাজ না করে নামাজ করু কিমা করু হাকামে আস নামাজ ফাহু ইরো সে জামাত দান দে দেন দেন নবী এমেন দুর নামাজ ফাহু সুন্নতে কাতি মান কালে ফানা ওয়াফদ কা দাওয়াত দে দেবাম বেগে নু করে বনি এ মুসলিম আমি দাঁড়াতে না না করে দান তো দেন নবী এই তিমান কালে ফানা খাস সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।